لله والصلاة والسلام على رسول الله سيدنا محمد وعلى آله وصحبه ومن والاه. أما بعد، جاء كتاب الأربعين النووية إمام نووي كده رحمه الله، كتاب الطوب والتريش الأمبرار حديث ونكم بريدي كده ولت وعلى معنى قراء يعني روكي فلو يعني ربضوا لفلو، من رأى منكم منكرا فليغير بيدي. عن أبي سعيد الخدري، عن أبي سعيد الخدري رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول. أبو سعيد الخدري معروف صحابي سعد بن مالك بن سنان الخدري ابن نام فرمت دي رسول الله صلى الله عليه وسلم فني دي فرمت دي: من رأى منكم منكرا فليغيره بيده. تورا خنزوني خنكا منكر دي قدولي منكر ماني يعني شوريو ترولا خام الله عبد الله رسوله فصن نقرده خام قنر خام بوري خام نافصن خام الله دل رسول ذكى شريط ذكى اي خود اندي لخم ديكو دولي خونكتو فليغيره بيده آتين ازي وزي روكي فلو بدولي فلو يانوري فإن لم يستطع فبلسانه زودي آتي روكي نافلي آتي بدولي نافلي اي منكر يانوري خرب خمي يانوري قنار خمي يانوري بوري خمي يانوري خود زوباني بدولي فلو زوباني روكو يعني فولات الدوري تاني توني فيدي تيدي عند الله يان بدولي فلو يان مانا قد توزو دي آت مانا قد بدو شطي نادي ولي دورو بما عرضو نرفوا اي بقوا دوار مانوش بقوا برا مانوش اي بقوا حكومت تر مانوش اي غير دوشكو دي زن مانوش توني زن آت باري بانيا تو كي قد بدو شطي ناي غالو خو গালে রুকো গালে নসিদ্ধ গালে মানা গো তে তুই ফাইলে মেস্তি এক ফাবি কালবি তুই গালিয়ে মানা গো না ভাত নাসি দর গুন্ডকল ইন হুকুমতর মানুষ ইন তো আতীয় রোগের আছে ইনে হক কথা নুফুনে দর ইন সুদন আওয়ার আমিকে মানুষ ইনে ফাঁস নগরে গালে হলেও আর ওজন ওজন তো আরে ফিট বাইব তো কী করিবা সদে তোমার দিলে হলে এনকার গর দিলে এনকার গর মানে তুই মন অবশ্য তারা আমাদের সাত নদীয় তারা লো দুস্তিয়ানি নগুজ্য তারা লো নবীজ্য এ বোরা খামি আমার তোমার নাতাক্য ইয়ান তোমার তো দিলে মনে গত্য নহোক তোমার দিলে ইনকার করো দে না ভালো ইয়ানরে ওদা রেখা বাবুল ইমান খদে দিলে ইনকার করি ভাত ইয়ান খদে ইমানের আখেরি টুকরা ইয়া বাদ ইমান নাই আর গাহাজ সমাবার মধ্যে ওদে ওরাই সাদা ওরা আদারিক হাব্বত খরদালি মিন ইমান ইয়া বাদ হদে ইমানর অনগ্য হদে উগ্র হর তোর দানারে তরদ্দা হর দানারে তরদ্দ হদে ইমান না থাকবো মানি যে হনিকে মানা মানুষের বে নগরে আতিয়ে নগরে জুবানে নগরে দিল তো নগরে বলকে দিলে আরও পছন্দ করে উজানি আমার আরও বইয়ে খালো আর গন লাগে থেকে গুরুত্ব মনে হো এনলে মানুষের তো হলে এনলে বেশি আছে মানুষ তার তো ইমান এবে নাই ইয়ান কর দিয়ে আল্লাহ সুদু মানুষ আছে বললা এত আল্লাহ মানুষরে আমার বিল মারুফ নাহি আন মুনকার বুরাতু রুকন বালার কে আমার গদে আন ওয়াজিব প্রতি মুসলমানের ঘরে যে সিদ্ধ তা করে সিদ্ধ তো আল্লাহ বুরাই কদিন সাই না পারে সাইতে না পারে ইনার কে শান্তি না পারে ইনার পছন্দ করে না পারে ইনার সমদ্র জন্ম না পছন্দ হলে গলা করিব না পারলে দুদর তা করিব ইয়ান ইমানর আখের টুকরা আল্লাহ মুস্তান তো আল্লাহ দাওয়াত খদিয়ান আমার মাপ নাই মুখে ওয়াজিব রাহ মুসলিম মুসলিম শরীফর রিবায়াত হাদিসিবা তুই আন তো বুঝাতে হন্দিলে বাই আইন দুনিয়া মধ্যে যদি বোরাই আর যাবো এখন দেখুন তোমার গান নাচ তাক্কা টিক্কা আফান্ডিকল মানুষের ফিটবার মানুষে ইনলা আফান্ডি করল আওয়াজ করল বলে চলি না পারে শুদ্ধা হাঁটল বলে নেলি না পারে যাবো দি বতা ইন আসলাম মধ্যে মানুষের গলত জরি হই দি কেন কলে সুরুম মধ্যে মানুষে মানানো করে শুরু মাস জম্পতি বাফে ফোন দৈত্য মানা গৈত্য বাফ সদি তারা মা বাফে বা এন দে মুরব্বী কলে আতে দৌড়ি মানা করে ফিড়ি দৌড়ি মানা করি ভারে তই যে তারা নাকি না পারে এনে মানুষের গালে হলে কয় ভাইত তো আলো মোলামকল গালে কয় ভাই তো ফার আমার মুরব্বী কলে মানুষের গালে গুলো কয় ভাইত এনলা গাল তেল দিয়া রে এনলে ওয়াশ নসিদ দিয়া রে এনলা বিক্ষুরে দৌড়ি এনলা কয় ভাইত তো তো যি ফারামে মুরব্বী ডোট আছে ইনে হাতে দৌড়ি কয় ভাইত তো ন করে এবার না পারলে অমসম দিলে রুখি তো দিন দাগে না তিনও দিয়ে না পারতো ইনলে আলাগ আলাগ মাত বোল খানা বিনা নগত আজ্জে ঈদ নৌতো আজ্জি দেবালায় আর সিজিন বিকুয়ে তিনে সিজ মরতাবা তিনে দেবালায় আর আজ্জি তারা পাওয়ার বেশি গিয়ে তারা ইয়াই তারা মানুষরা ওর হামলা করে আগে যে সময় আসছিল ফারাক মাঝে দেশের মাঝে সময় মাঝে তিন মানুষের নেড়া দেওয়া তো কিছু গোনাগুলি নদন বললে ফারাক কম আসছিল যে তিন দেওয়ালে ইয়া আফানটা খুলবে ইয়ে ইনলা দিয়ে দেয়া ইয়া বুঝো না হাদিসন মানিয়া এ ইনলা দিয়ে দেয় শুধু উত্তরটি মানা করলে ও বোধ ডন ন নইলে ডিবা সব দেওয়ালে ডা ইনলা দিয়ে দেবে বলে নিয়ে ফেলা বলে আল্লাহ আলম সাল্লাহ মাহমুদ আলী সাল্লাম।